হাঁটানো, দু হাত বাড়ানো, আজ তোর চোয়া পেতে স্বপ্ন জড়ানো, ঘুমকে দাঁড়ানো, প্রেমকে দিতে নিতে মন যে হাঁটানো, দু হাত বাড়ানো, আজ তোর চোয়া পেতে স্বপ্ন জড়ানো, থেকে